بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها، فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم، وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا، يضل به كثيرا ويهدي به كثيرا، وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض، أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. গত দর্শে সূরাতুল বাকারা 26 নম্বর আয়াত এর তাফসীর পেশ করা হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহ পাক মশা কিংবা এর চেয়ে বড় অথবা এর চেয়ে ছোট কিছু উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। যারা ইমান রাখে আল্লাহ জাতির উপর, তারা বলে বা তারা জানে এটি সত্য সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছে এই উদাহরণ। আর যারা কাফির, তারা বলে আল্লাহ কেন এই উদাহরণ পেশ করলেন, এই উদাহরণ দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অনেককে গুমরাহ করেন আর অনেককে হেদায়াত দান করেন। মানে যারা হেদায়াতের পথে চলতে চায় আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দেয়, আর যারা গুমরাহের পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ পাক গুমরাহ করেন। কথা বুঝলেন? যেমন আমরা যদি চাই হক পথে চলতে, তো আমরা চলতে পারি কিনা? আলহামদুলিল্লাহ, যদি আপনারা আজকে ইরাদা না করতেন, সংকল্প না করতেন এখানে আসা, তাহলে আসতে পারতেন? তো যে সৎ পথে চলতে চায় আল্লাহ পাক তাকে সৎ পথ দেখান, আর যে অসৎ পথে চলতে চায় তার জন্য এটি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক অনেককে গুমরাহ করেন আর অনেককে হেদায়াত দেন। তো যারা হেদায়াতের পথে চলতে চায় আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়াত দান করেন, হেদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখেন। এরপর বলছেন, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইয়াদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা অবাধ্য আল্লাহর নাফরমান তাদেরকে আল্লাহ গুমরাহ করেন। এবারে কারা অবাধ্য, তার গুণ, তাদের গুণ উল্লেখ করছেন। আল্লাযীনা ইয়ানকুযূনা আহদাল্লাহি মিন বাদি মিছাকিহি, যারা আল্লাহর চুক্তি ভঙ্গ করে, চুক্তিকে পাকা করার পর। তো এই যে চুক্তি, এই চুক্তি বলতে কি, আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালামকে আল্লাহ পাক বিভিন্ন সময় পাঠিয়েছেন, আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ উম্মতের জন্য পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর তার উম্মত হলেন সর্বশেষ উম্মাহ, ঠিক কিনা? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম। মানে এই দুইটা জিনিস যেভাবে একসাথে মিলিত, ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ধারা শেষ, তারপরে কি হবে? কিয়ামত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই শেষ উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি। তো যত আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাম এসেছেন সবাই আল্লাহ থেকে মানুষকে আহ্বান করেছেন, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছেন, আল্লাহর বিধিবিধান মানুষ পর্যন্ত পৌঁছিয়েছেন, তো তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু যারা তাদের আহ্বান মানেনি, তাদের দাওয়াত কবুল করেনি, তাদের কর্তৃক আনিত শরীয়ত যারা মানেনি, তারা কি করলো? আল্লাহর চুক্তি ভঙ্গ করল। আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারছেন? তারা আল্লাহর চুক্তি ভঙ্গ করল। আল্লাযীনা ইয়ানকুযূনা আহদাল্লাহি মিন বাদি মীসাকে, এমনি ভাবে কিতাবীদের ব্যাপারে, কিতাবীরা ইহুদিরা তাওরাতে পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী আসলেন, সলাওয়াতুল্লাহি ওয়াসালাম মওজুদ। এমনকি আপনারা শুনতে পান বড় বড় বিদ্বান যারা, এক্ষেত্রে যারা পণ্ডিত, কথিত তাদের কিতাবে মুকদ্দাস বা বাইবেল, বাইবেলের ব্যাখ্যা এখনো উল্লেখ আছে যে লাস্ট প্রফেট, সর্বশেষ নবী আসবেন যার গুণাবলী দেখা যায় মিলালে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। তো তওরাতে মজুদ, ইঞ্জিলে মজুদ, কারণ রব্বুল আলমিন এ অঙ্গীকার কোরআনে কারিমে তিনি উল্লেখ করেছেন। যে সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, وَيَأْخُذُ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ আমি যে তোমাদেরকে নবীদের ব্যাপারে আল্লাহ পাক তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা, যে আমি যে তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি এ তো দিলাম, এরপর তোমাদের কাছে যদি রসুল চলে আসেন, যে রসুল, এমন এক রসুল যিনি তোমরা জানিয়েছ তার সত্যতা প্রতিপাদন করেন, তাহলে লাতুমিনুন্নবিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা তার উপর ইমান আনবে আর তাকে তোমরা সাহায্য করবে। তো এই যে রসুল, ইনিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বারা বোঝা গেল পূর্বেকার সমস্ত কিতাবে এটা মজুদ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনবে আর তাকে জান মাল দিয়ে সাহায্য করবে দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য। তো আল্লাযীনা ইয়ানকুযূনা আহদাল্লাহি মিন বাদি মীসাকে, এই মীসাক বলতে এই অঙ্গীকার বলতে বা আল্লাহর যে চুক্তি, সেই চুক্তি বলতে ওই চুক্তি যে চুক্তি তারা পেয়েছে, যে ওয়াদা তারা পেয়েছে তাদের কিতাবে, যে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান আনবে। কিন্তু তারা ওইসব ইহুদি নাসারা অথবা যারা ঈমান আনেনি কিতাবী, কিতাবীদের মধ্য থেকে, অথবা মুশরিকরা যারা আল্লাহর সেই চুক্তি পুরা করেনি, তারা হচ্ছে ফাসিক আর তারাই ঈমান আনবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। আশা করি কথাটি স্পষ্ট হয়েছে। আল্লাযীনা ইয়ানকুযূনা আহদাল্লাহি মিন বাদি মীসাকে, আর তার আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করলেন, তার পৃষ্ঠ থেকে, আদম আলাইহিসসালামের পৃষ্ঠ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করলেন, সুবহানাল্লাহ, কিরকম তাদের আকৃতি ছিল আর তাদের কাঠামো কত বড় ছিল, হয়তো খুব ছোট, কিন্তু আদম আলাইহিস সালামকে হয়তো খুব বড় দেখা গেছে, বললাম এটা আমাদের কাজ নয়। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে যত তার যত সন্তান আসবেন সবাইকে বের করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই সময় একটা ঘটনা আপনারা জানেন, আদম আলাইহিস সালাম দেখতে পেলেন তার এক সন্তানকে, তার সন্তানের কপাল চমকাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগলো। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, এটা কি? আদম আলাইহিস সালাম বললেন এটা তোমার একটা সন্তান যার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তার বয়স কত, তিনি বললেন, আল্লাহ বললেন তার বয়স 24 বছর, আর অন্য রবায়াত দুই রকমের রবায়াত 60 বছর। আমরা ধরলাম 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন তার বয়স তো একদম কম, বয়স তো কমই 60। আদম আলাইহিস সালাম বললেন আমি আমার এই সন্তানকে আমার বয়স থেকে 24 বছর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পাক্কা, এক মুআওয়াদা পাক্কা, তিনি বললেন হ্যাঁ পাক্কা, ওটি সিল মেরে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 অথবা 940 দুই রেওয়াজ অনুযায়ী, মানে তার এক বয়স ছিল 1000, 1000 থেকে দিয়ে দিলেন তার সন্তান দাউদ আলাইহিস সালামকে 40, তাই না? এবার থাকলো কত? 960। আর যদি বলে দিয়েছেন 60, তাহলে থাকলো কত? 40। তো তার সময়সীমা শেষ হওয়ার পরে আসলেন মালাকুল মউত আলাইহিস সালাম তার জান কবুল করার। আদম আলাইহিস সালাম বললেন আমার বয়সটা এখন রয়ে গেছে, আদম আলাইহিস সালাম ভুলে গেছে। সুবহানাল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসিয়া আদম ফনাসিয়াত যুররিয়াতুহু জাহাদা আদম ফজাহাদাত যুররিয়াতুহু। আদম ভুলে গেছে এজন্য তার সন্তানরাও ভুলে যায়। আমরা ভুলি না, আদমের গুণ ভুলে যাওয়া তো আমরাও ভুলে গেছি, আমরাও ভুলি, ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম 40 বছর তার সন্তানকে দিয়ে দিয়েছেন, মালাকুল মউত বললেন আপনি তো আপনার 40 দিয়ে দিয়েছেন আগে, অথবা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে 40 দিয়ে দিয়েছেন, পরে তার সময় হয়েছে, তারপরে তার জান কবজ করা হবে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করেছেন, আর ওই সময় তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিলেন কালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাহু ওয়া তাআলা। তো এর ব্যাখ্যা কোন কোন মুফাসসির এরকম তিনটে ব্যাখ্যা করলেন, আমি আপনাদেরকে বললাম আগে দুটো, এখন কয়টা? এ হলো তৃতীয়টা, الذين ينقضون عهد الله من بعد ميثاقه. আল্লাহর চুক্তি পরিপূর্ণ হওয়ার পর যারা তার চুক্তি ভঙ্গ করে। কিন্তু এখানে বেশি খাপ খায় লাস্টেরটা, বা আগে সর্বপ্রথম যেটা বলেছিলাম আম্বিয়ে কারাম আলাইহিম সালামকে পাঠিয়েছিল আল্লাহ পাক যুগে যুগে তার বিধি বিধান পৌঁছে দেওয়ার জন্য। এবারে তারা বুঝিয়েছেন, এতচ্ছত্ব যারা মানেনি ওরা কি করলো? আল্লাহর অঙ্গীকার চুক্তি ভঙ্গ করল। কিন্তু প্রত্যেকটারই একটা আরেকটার সাথে যুগ সাজস হয়েছে, কারণ শুধু আহদে আলাস্তের উপর, অর্থাৎ আল্লাহ যে বলেছেন আগে পূর্বে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করার পরে আমি কি তোমাদের রব নই, ওই সময় যে চুক্তি নিয়েছিলেন তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এর উপর আল্লাহ পাক ক্লান্ত হননি, বরং যুগে যুগে সময়ে সময়ে আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম প্রেরণ করেছেন। তো বলা যেতে পারে আম্বিয়া কারাম আলাইহিমুসসালামকে পাঠিয়ে যে চুক্তি নেয়া ওইটাই আগের মূল। কোনটা মূল? হচ্ছে ওই আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যে তার সন্তানদেরকে বের করে চুক্তি নিয়েছেন ওইটা। আল্লাহু আলাম, আল্লাহ পাক অধিক জানেন। আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিছাকিহি ويقطعون ما امر الله به ان يوصل. আর আল্লাহ পাক যাকে জড়িয়ে রাখার নির্দেশ দিয়েছেন, যাদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখার নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যারা সম্পর্ক কর্তন করে, ويقطعون ما امر الله به ان يوصل. এখানে মানে কি? মুসলমানদের সাথে সম্পর্ক, নেক লোকদের সাথে সম্পর্ক রাখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্ক রাখা, মুসলমানদের সাথে সম্পর্ক রাখা, এর মধ্যে কোনো ইশকাল নেই। আর আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা। কথা বলছেন আত্মীয়তার সম্পর্ক। তাহলে আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। সম্ভবত যদি তোমাদেরকে ভূপৃষ্ঠে কর্তৃত্ব দান করা হয় তাহলে ভূপৃষ্ঠে তোমরা ফেসাদ সৃষ্টি করবে আর তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা কর্তন করবে। একদম সরাসরি উল্লেখ হয়েছে সূরা মুহাম্মদ, আন তুকাত্তিউ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। কাতা কাতা মানে আপনার গাতা, গাতা বলো না, গাতা মানে কি? কাটা। কাতা মানে কাটা। وتقطعوا ارحامكم ارحام رحم থেকে রহম, রহম মানে জরায়ু। তো জরায়ুর সম্পর্ক, আত্মীয় স্বজনের যে সম্পর্ক ও তোমরা কেটে দিবে। তো এখানে আল্লাহ বলছেন ওয়াক্তামুন মা আমারা আল্লাহ বিহি আন ইউসাল, আত্মীয়তার সম্পর্ক কর্তন করা এটা হচ্ছে কাফিরদের কাজ, ফাসিকদের কাজ। সবাই বলি নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? তাই ব্যক্তিগত কারণে কেউ যেন আত্মীয়তার সম্পর্ক না কাটে, এক কারণে কাটতে পারে, তাহলে কোনটা? তাহলে কোনটা? দিন। ইয়াদ রাখবেন কোনটা? দিন। দিন হলো আসল, কিন্তু যদি দিন হয় ও যেমন ও মুসলিম অথবা কবর পূজারী মুসলিম, আপনার কথা সে মানে না, কিন্তু আপনাকে দিনের উপর যদি চলতে বাধা দেয় তাহলে তার সাথে সম্পর্ক কর্তন করা যায়। যতক্ষণ পর্যন্ত বাধা না দিবে স্বাভাবিক অবস্থায় চলবে, ও তোমার মা, মা হিসেবে তাকে রাখতে হবে, বাপ তাকে বাপ হিসেবে রাখতে হবে, ভাই ভাই হিসেবে রাখতে হবে, তার আত্মীয়তার সম্পর্ক তার সাথে জুড়ে রাখতে হবে। আল্লাযীনা ইয়ানকুতুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ويقطعون ما امر الله به ان يوصل আর কি করে? ويفسدون في الارض, আর ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করে, শান্তিকে অশান্তিতে পরিণত করে, যেখানে শান্তি বিস্তৃত সেখানে অশান্তি বিস্তার করে, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। ويفسدون في الارض, যেখানে আমন ও আমান আছে, শান্তি আছে, নিরাপত্তা আছে, সেখানে সেই নিরাপত্তাকে বিঘ্নিত করে, এটা হলো কি? ফ্যাসাদ। এমনি ভাবে যদি কোনো জায়গায় মুসলমান কোরআন এবং সুন্নার অনুসারী হয় কিন্তু তাদেরকে বাধা প্রদান করে, এটাও ফ্যাসাদ ফিল আওলে অন্তর্ভুক্ত। মানুষ কবর পূজা করে না, পীর পূজা করে না, তো পীর ওখানে ডুবে গেছে, ওখানে ঢুকে তাদেরকে পীর পূজারি বানিয়ে দিয়েছে, এটা কি হলো? ফ্যাসাদ ফিল আওর, ওয়ুফসিদুনা ফিল আওর। আল্লাহ কি বলেছেন? উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন ওয়া লা তুফসিদু ফিল আওদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুন লিল মুহসিনিন। বলেছেন তোমরা তোমাদের রবকে কাকুতি মিনতি করে আর সম্মুখে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, আর তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে সংস্কার বিস্তৃত হওয়ার পর, জমিনের লোকজন সংশোধিত হওয়ার পর তোমরা এই জমিনে, এই ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করো। এই যেখানে আমন ও আমান আছে, শান্তি আছে, যেখানে লোকজন একমাত্র আল্লাহর ইবাদত করে, যেখানে লোকজন বেদাত করে না, যেখানে লোকজন আল্লাহর নাফরমানি করে না, ওখানকার লোকজনকে কবর পূজারী বানিয়ে দেয়া, মুশরিক বানিয়ে দেয়া, এই সব হলো ফ্যাসাদ সৃষ্টি করা। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। এই সৌদিতে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর পরিবেশ, দেখেন আলহামদুলিল্লাহ। কয়টা কবর পাকা আছে এখানে, আর এখানে কয়টা মন্দির আছে, কয়টা গির্জা আছে আমরা দেখছি না, আলহামদুলিল্লাহ। কেউ যদি বড় গোপনীয়তার সাথে যদি থাকে ওইটা আরেক কথা, কিন্তু প্রকাশ্যে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রাষ্ট্রের হেফাজত করুন, হেফাজত করুন, মক্কা মদিনার হেফাজত করুন, জালিমদের অনিষ্ট থেকে এই রাষ্ট্রকে আল্লাহ পাক রক্ষা করুন, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলিকে আল্লাহ হেফাজত করুন। তো এই সৌদিতে যদি কেউ এসে বাইরে থেকে এসে ফেসাদ সৃষ্টি করে, পীরপুজারি নাই কিন্তু পীরপুজারি বানাবার চেষ্টা করে, ওটা কি করলো? ফেসাদ সৃষ্টি করলো। ওয়ুফসিদুন ফিল আরদ, তো আল্লাহ বলেছেন যারা ওয়াদা পাকা হওয়ার পরেও যারা ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, আল্লাহ যাদের সাথে সম্পর্ক জুড়ে রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক কাটে এবং ভূপৃষ্ঠে ফেসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে খাসারাপ্রাপ্ত। খাসারা, আপনারা বললেন খাসারা, খাসারা মানে কি? ক্ষতি, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদের হেফাজত। আচ্ছা, এরপর আল্লাহ বলেন কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিরকম আল্লাহর সাথে কুফরি করছ, তাআজ্জুব, আশ্চর্য লাগছে, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছ, অথচ তোমরা মৃত ছিলে, তারপর আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন। আমরা সবাই মৃত ছিলাম কিনা? আগে আমাদের অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম, তো আল্লাহ পাক আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। সুবহানাল্লাহ। والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون। আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছে, মায়েদের পেটে। সুবহানাল্লাহ। কিরকম ছিলেন একটু চিন্তা ভাবনা করুন তো, কি অবস্থায় ছিলেন, ওখানে কি খেতেন, ওখানে কি পান করতেন, কোন অবস্থায় ছিলেন, আপনার লালন পালন ওখানে কে করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পথ করে দিয়েছেন যেখানে যে অবস্থায় আপনার ওখানেই আপনার খাবার দাবার সব হয়, অক্সিজেন বক্সিজেন সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক আপনার মায়ের পেটেই করে দিয়েছেন। কে করেছেন? আলামিন সুবহানাহু ওয়া তাআলা। আপনি কত সুন্দর বের হলেন ভালো অবস্থায়। আল্লাহ বলছেন লা তাআলমুনা শাইয়্যা, তোমরা কিছুই জানতে না, কিছুই জানতাম না, একদম অজ্ঞান থাকে। জ্ঞান বলতে কিছুই ছিল না, বিবেক বুদ্ধি ছিলই না, জ্ঞান নাই। লা তাআলামুনা শাইয়্যান ওয়া জা'আলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা। আল্লাহ পাক তোমাদের এমন অবস্থায় আল্লাহ পাক তোমাদেরকে কর্ণ দিয়েছিলেন, কান দিয়েছিলেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মন দিয়েছেন, আর বুঝার মতো তৌফিক দিয়েছেন। যদি আল্লাহ পাক কান দিতেন আর কান দিয়ে শোনার মতো যোগ্যতা দিতেন না, তাহলে কোনো ফায়দা হতো? আচ্ছা, আপনারা এই কাজকর্ম করতে পারতেন? ভাই এখানে আসেন। আচ্ছা, যদি আল্লাহ পাক আপনাকে জ্ঞান না দিতেন তাহলে আপনারা শিক্ষিত হতে পারতেন? যে যেভাবে শিক্ষিত, যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, হাফেজ কোরআন আলেম অথবা ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা যে যেরকম আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কে দিল? আপনি একদম যদি নিম্নস্তরেই থাকেন তবুও আপনি কামাই করছেন, বিবেক খরচ করো না, আপনাকে কে দিল এগুলি? ওয়াজাআলাকুম আস-সামা ওয়াল আবসারা ওয়াল আফকিদা, কেন দিল? আল্লাহ বলে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে ভাই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন, দেখবেন আল্লাহ পাক তার নিয়ামত আপনাকে এবং আমাকে আরো বেশি করে দেবে। লাইন শাকারতুম লাআজীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেছেন যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমার নিয়ামত তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, কত নিয়ামত! আচ্ছা, আল্লাহ বলছেন তোমরা কিরকম কুফরি করছো, আর আমরা এটা যদি আল্লাহ পাক এখানে কাফিরদেরকে সম্বোধন করে কথা বলছেন কিন্তু মুসলমানরা কিরকম আল্লাহ নাশুকরি করে, কাইফা তাকফুরুন বিল্লাহ, তোমরা কিরকম আল্লাহ নাশুকরি করো, আর কাফের তোমরা কিরকম না শুকরি করো, কিরকম কুফরি করো, বড় কুফরি, আর মুসলমানরা তোমরা কিরকম ছোট কুফরি করো, না শুকরি করো আল্লাহ। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে, আগে মাটি কিছুই ছিল না, তারপরে শুক্রবিন্দু সা নাই, কিছু জান নাই, মৃত, তারপরে আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন, জীবিত করলেন, তারপরে তো বর্তমান অবস্থা, প্রথমে আমরা মৃত ছিলাম, বর্তমানে জিন্দা। এটা কোন জিন্দা? দুনিয়ার জিন্দা। কিন্তু এই দুনিয়ার জিন্দগি এটা ক্ষণস্থায়ী, কয়দিনের। আজকে চোখ বন্ধ করেন সব শেষ, কালকে হয়তো চোখ বন্ধ করবেন সব শেষ। যত বড়ই আপনি ইজ্জতওয়ালা হন না কেন, যত বড়ই পুঁজিপতি হন না কেন, যত বড়ই শিক্ষিত হন না কেন, যত বড়ই বিজ্ঞানী হন না কেন, যত বড়ই ক্ষমতা মালিক হন না কেন, যত বড় বাচ্চা হন না কেন, আর যাই হোক একদিন তো যেতে হবে। একটু চুপ বন্ধ করে দেখুন কয় মিনিটের জিন্দগি। কখন তোমার মতন এই জিন্দগি, তারপরে তারপর আল্লাহ মারবে তোমাদেরকে, মরণ সুনিশ্চিত। কেউ অস্বীকার করতে পারে না এবং পারেনি, আর কেউ অস্বীকার করবেও, কারণটা হচ্ছে বাস্তব, সবাই দেখতে পাচ্ছে একদিন মরতে হবে। যে নাস্তিক আল্লাহকে মানে না, আস্তাগফিরুল্লাহ আলাযিম, তারও বিশ্বাস একদিন মরবে। সে বিশ্বাস আছে কিনা? আর আমাদের বিশ্বাস, আমরা নাস্তিক না, আমরা আস্তিক, আল্লাহর একত্ববাদের উপর আমরা বিশ্বাস করি। সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে জিন্দাকারী, আল্লাহই আমাদেরকে জীবিত করেছেন, আল্লাহই আমাদেরকে মারবেন। فأحياكم ثم يميتكم। আচ্ছা, মারা যাওয়ার পরে কত বছরের জিন্দগি থাকবে আপনার একদম কিয়ামত পর্যন্ত, আমরা কেউ জানে না। এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, কিয়ামতের ইলম আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টি জানেন না, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন তিনিও জানেন না। কোন সৃষ্টি জানে না কিয়ামত কখন হবে। তাহলে বর্তমান তোমরা কেউ বলতে পারে আমরা কিয়ামত কখন হবে জানি না? যদি বলে জানি, সে হচ্ছে কাফির মুরতাদ, একটা ভণ্ড শয়তান, হয়তো দেওয়ান বাবী, আর নাইলে কথিত শিয়া হাফিজ। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম, তারপর তিনি তোমাদেরকে জিন্দা করবেন। কোন দিন? কিয়ামতের দিন। মিনহা খলাকনাকুম, ইয়া বাংলাদেশে প্রায় হয়ে যাবে, অনেকেই জানে সব। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম পুনরায় জিন্দা করবো, বের করবো। কোন দিন? কিয়ামতের দিন। কেউ জানে কিয়ামত কোন সময় হবে? বুঝলেন তো কথা? বুঝলেন? তাকিয়ে আছেন সুবহান হাতে দিয়ে, ইসরাফিল তো ইসরাফিলের মতো, জানি না আমরা কত বড়। সুবহানাল্লাহ, ইসরাফিল আলাইহিস্সালাম কত বড়, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগণ কত বড়, তাহলে আল্লাহর কুরসি কত বড়। আল্লাহর কুরসি যদি এত বড় হয়, তাহলে আল্লাহর আরশ কত বড়। এবারে আল্লাহ কত বড়, যিনি স্রষ্টা আর যিনি মালিক সুবহানাহু ওয়া তাআলা, তিনি কত বড়, তার সাথে কোন মানে কোন কল্পনা করতে পারবো আমরা? কোন তুলনা চলে? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বসীর, আল্লাহর মতো কোন কিছুই না, আল্লাহর অনুরূপ কিছুই না। আল্লাহর ব্যাপারে খেয়াল করা এত বড় মুমকিন না। তাই আল্লাহ পাক যে আরশে আছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ কোথায় আছেন, আরশে আছেন, কিন্তু কিরকম আছে এই কল্পনাই করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, সবাই বুঝতে পারছো? তাই মুয়াজ্জিন দেখো দৈনিক কতবার আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, আপনার নামাজ হবে না যদি আপনি আল্লাহু আকবার না বলেন। সত্য না মিথ্যা? আল্লাহ সবার বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে সৃষ্টির কোনো তুলনাই হয় না। আর কুরসি সাথে কা সাত জমিন মিলে যত কিছু আছে আল্লাহর সামনে কি তার কোনো তুলনাই হয় না, কত ছোট আল্লাহ হয়। আল্লাহ সবার বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আল্লাহর একত্ববাদের ধ্বনি, আল্লাহর বড়ত্বের ধ্বনি, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহরই জন্য সমস্ত প্রশংসা, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আচ্ছা এরপরে আল্লাহ কি বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে সকলকে তারই দিকে ফিরে যেতে হবে, কার কাছে যেতে হবে, আল্লাহর কাছে। তখন কি তোমরা পালিয়ে যেতে পারো, কোথায় যাবে বর্তমানে এই পৃথিবীতে তোমরা কোথায় যেতে পারবে, যেখানেই যাবে সেখানেই আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে ওই মঙ্গল গ্রহ? আর কোন গ্রহ আছে যেটা আল্লাহর রাজত্বের বাইরে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি, হে মানব জাতি, যদি তোমরা পারো তাহলে আসমান সাত আকাশ সাত জমিনের বাইরে চলে যাও। যেতে পারবে? কোথায় যাবে? যেখানেই যাবে ওখানেই হচ্ছে আল্লাহর রাজত্ব, সুবহানাল্লাহ। তুমি দাবি করছো আমি মঙ্গল গ্রহে চলে গেছি, দাবি আমি এখন জানি না, বুঝতে পারছেন না, দাবি চন্দ্রে গেছে কিনা, এখনো অনেক মানুষ মনে করে চন্দ্রেই যায়, বুঝতে পারছেন, বড় বড় লোক, আমাদের মতো লোক না, বড় বড় লোক, তার উপরে কি বলবে, মঙ্গল গ্রহের সংবাদ কি বলবে? যদি বলা যায় মঙ্গল গ্রহে চলেছে গেছে, তো ওখানে কি মুহূর্ত আসবে না? যদি আল্লাহ কোন বান্দার ক্ষেত্রে লিখে থাকে অমুক জায়গায় তার মৌত হবে, তো অমুক জায়গায় সে যাবে, আল্লাহ পাক তার সামনে প্রয়োজন পেশ করে দিবেন, ওই প্রয়োজনের জন্য সে ওখানে যাবে আর ওখানে মৌত আসবে, বুঝতে পারছেন? সহিহ হাদিস, ওখানে যাবেন, যেমন আপনি আপনার লিখা আছে তকদিরে আমেরিকায় যাবেন নিউ ইয়র্ক, আপনি কল্পনাও করতে পারছেন না আমেরিকা কিরকম যাবো, নিউ ইয়র্ক ওলা সেই সব কোনো পথ নাই, কিন্তু আল্লাহ পাক, কারণ আপনি জানেন না রব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ এমন পথ বের করে দিবেন কল্পনাই করতে পারবেন না। আপনি যাবেন ওখানে নিউ ইয়র্ক এয়ারপোর্ট নেমেছেন, কোনো রকম সব ইমিগ্রেশন সব থেকে বের হয়ে সামনে গিয়েই বস, সুবহানাল্লাহ। এই তো আজকেই দেখলাম একটা লোক বলছে ওই বিয়ে হবে, অসম্ভব কিছু না, হয়তো আপনারা ফেসবুকে দেখতে পেয়েছেন, বিয়ে কেউ দেখেছেন নাকি, বিয়ে সব রেডি, বিয়ে বাড়ি সব সাজসজ্জায় সজ্জিত সব, কিন্তু সে চলে গেছে, সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকেই মৌতকে স্মরণ করা উচিত, কারণ আর ওই দিনকে স্মরণ করা উচিত যেদিন আমরা আল্লাহর কাছে হাজির হব, তুমি নেই তোর জন্ম। যেহেতু সময় শেষ, অল্প সময়ের ক্লাস, আমি আপনাদের সকলকে বলছি আধা ঘন্টা আসলে দর্শ না, তবুও আপনাদের আপনাদের দিকে লক্ষ্য রেখে এবং সেন্টারের নির্দেশ 11:30 পর্যন্ত দর্শ থাকলো, যদি 5-7 মিনিট এদিক সেদিকে হয় তো এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে আপনাদের কাজ হলো আপনারা আগে ভাগে আসা, এছাড়া ইনশাআল্লাহ শুক্রবারে ওখানে দর্শ চলে, জুম্মার পরে আশপাশে যারা আছেন সবাই হু হু করে চলে আসবে, অল্প সময়ের দর্শ, এখন সময় জোহর পর থেকে নিয়ে আসা পর্যন্ত অনেক সময়, যদি 40 মিনিট 1 ঘন্টা দর্শ হয়, দর্শ হওয়ার পরে খাবার দাবার খেয়ে বাড়িতে গিয়ে বা বাসায় গিয়ে 1 ঘন্টা শোয়া যায়, আধা ঘন্টা 40 মিনিট শোয়া যায় কিনা, তো আপনারা জুম্মার পরের ক্লাসে আসবেন, লোকজন যেন বেশি বেশি হয় সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে নেক বদলা দান করুন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।